بسم الله الرحمن الرحيم. يقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. يقرأ وربك الأكرم. الذي علم بالقلم. علم الإنسان ما لم يعلم. পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পাঠ করুন আপনার পালনকর্তা মহাদয়ালু যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। الإنسان ليطغى أن رآه استغنى إن إلى ربك الرجعى. সত্যি সত্যি মানুষ সীমা লঙ্ঘন করে এই কারণে যে সে নিজেকে অভাবমুক্ত মনে করে। নিশ্চয়ই আপনার পালনকর্তার দিকে প্রত্যাবর্তন হবে। أرأيت الذي ينهى عبدا إذا صلى أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى. আপনি কি তাকে দেখেছেন যে নিষেধ করে এক বান্দাকে যখন সে নামাজ পড়ে? আপনি কি দেখেছেন যদি সে সৎ পথে থাকে অথবা আল্লাহ ভীতি শিক্ষা দেয়? أرأيت إن كذب وتولى ألم يعلم بأن الله يرى. আপনি কি দেখেছেন যদি সে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরিয়ে নেয়, সে কি জানে না যে আল্লাহ দেখেন? كلا لئن لم ينته لنسفعا بالناصية ناصية كاذبة خاطئة فليدع نادية سندع الزبانية كلا لا تطعه واسجد واقترب. কখনই নয়, যদি সে বিরত না হয় তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হ্যাচড়াবই, মিথ্যাচারী পাপীর কেশগুচ্ছ। অতএব সে তার সভাসদদেরকে আহ্বান করুক, আমিও আহ্বান করব জাহান্নামের প্রহরীদেরকে। কখনই নয়, আপনি তার আনুগত্য করবেন না, আপনি সিজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন।